কাহারা আখিরাতে বিশ্বাসী এবং কাহারা উহাতে সন্ধিয়ান তাহা প্রকাশ করিয়া দেওয়াই ছিল আমার উদ্দেশ্য। তোমার প্রতিপালক সর্ববিষয়ে হেফাজতকারী। قُلِ ادْعُوا الَّذِينَ زَعَمْتُمْ مِنْ دُونِ اللَّهِ لَا يَمْلِكُونَ مِثْقَالَ ذَرَّةٍ فِي السَّمَاوَاتِ وَلَا فِي الْأَرْضِ وَمَا لَهُمْ فِيهِمَا مِنْ شِرْكٍ وَمَا لَهُ مِنْهُمْ مِنْ ظَهِيرٍ। বলো, তোমরা আহ্বান করো উহাদেরকে যাহাদেরকে তোমরা আল্লাহর পরিবর্তে ইলাহ মনে করিতে, উহারা আকাশ মণ্ডলী ও পৃথিবীতে অনুপনিমান কিছুর মালিক নয়, এবং এত তো উভয় উহাদের কোন অংশ নাই এবং উহাদের কেউ তাহার সহায়ক নয়। যাকে অনুমতি দেওয়া হয় সে ব্যতীত আল্লাহর নিকট কাহারও সুপারিশ ফলপ্রসূ হইবে না। পরে যখন উহাদের অন্তর হইতে ভয় বিদ্রিত হইবে, তখন উহারা পরস্পরের মধ্যে জিজ্ঞাসাবাদ করিবে, তোমাদের প্রতিপালক কি বলিলেন? তদুত্তরে তাহারা বলিবে, যাহা সত্য তিনি তাহাই বলিয়াছেন, তিনি সমুচ্চ মহান। বলো, আকাশ মণ্ডলী ও পৃথিবী হইতে কে তোমাদেরকে রিজিক প্রদান করেন? বলো, আল্লাহ। হয় আমরা না হয় তোমরা সৎপথে স্থিত অথবা স্পষ্ট বিভ্রান্তিতে পতিত। বলো, আমাদের অপরাধের জন্য তোমাদেরকে জবাবদিহি করিতে হইবে না এবং তোমরা যাহা করো সে সম্পর্কে আমাদেরকেও জবাবদিহি করিতে হইবে না। قل يجمع بيننا ربنا ثم يفتح بيننا بالحق وهو الفتاح العليم। বলো, আমাদের প্রতিপালক আমাদের সকলকে একত্র করিবেন, অতঃপর তিনি আমাদের মধ্যে সঠিকভাবে ফয়সালা করিয়া দিবেন, তিনি শ্রেষ্ঠ ফয়সালাকারী সর্বজ্ঞ। قل أروني الذين ألحقتم به شركاء كلا بل هو الله العزيز الحكيم। বলো, তোমরা আমাকে দেখাও যাহাদেরকে শরীক রূপে তাহার সঙ্গে জুড়িয়া দিয়াছ তাহাদেরকে। না, কখনো না, বরং তিনি আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون। আমি তো তোমাকে সমগ্র মানব জাতির প্রতি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করিয়াছি, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। ويقولون متى هذا الوعد إن كنتم صادقين। তাহারা জিজ্ঞাসা করে, তোমরা যদি সত্যবাদী হও তবে বলো এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হইবে? বলো, তোমাদের জন্য আছে এক নির্ধারিত দিবস যাহা তোমরা মুহূর্তকাল বিলম্বিত করিতে পারিবে না আর ত্বরান্বিত করিতে পারিবে না। وقال الذين كفروا لن نؤمن بهذا القرآن ولا بالذي بين يديه ولو ترى إذ الظالمون موقوفون عند ربهم يرجع بعضهم إلى بعض القول يقول الذين استضعفوا للذين استكبروا لولا أنتم لكنا مؤمنين। كافر يا بالي, আমরা এই কুরআনে কখনো বিশ্বাস করিব না, ইহা পূর্ববর্তী কিতাব সমূহ নয়। হায়, তুমি যদি দেখিতে জালিমদেরকে যখন তাহাদের প্রতিপালকের সম্মুখে দণ্ডায়মান করা হইবে, তখন উহারা পরস্পর বাদ প্রতিবাদ করিতে থাকিবে। যাহাদেরকে দুর্বল মনে করা হইত তাহারা ক্ষমতা দর্পীদেরকে বলিবে, তোমরা না থাকিলে আমরা অবশ্যই মুমিন হইতাম। قال الذين استكبروا للذين استضعفوا أنحن صددناكم عن الهدى بعد إذ جاءكم بل كنتم مجرمين। যারা ক্ষমতা দর্পী ছিল তাহারা যাদেরকে দুর্বল মনে করা হইত তাহাদেরকে বলিবে, তোমাদের নিকট সৎপথের দিশে আসিবার পর আমরা কি তোমাদেরকে উহা হইতে নিবৃত্ত করিয়াছিলাম? বস্তুত